ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرين গতকাল আলোচনা চলতেছিল সূরাতুল বাকারার 49 নম্বর আয়াতের তফসির প্রসঙ্গে। 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো, যখন তখনকার কথা স্মরণ করো যখন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে, আর তোমাদের মেয়ে সন্তানদেরকে রেখে দিত বান্দি দাসীতে রূপান্তরিত করার জন্য। একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য এটা কত বড় অপমানজনক আচরণ, কত বিপজ্জনক আচরণ, কত কষ্টকর আচরণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই জালেম ফেরাউনের অত্যাচার থেকে ওরে আইদান করি। কাজেই তোমরা আমার প্রদত্ত নিয়ামতগুলির কথা স্মরণ করে তোমরা আমার আনুগত্য করো। ঘটনা প্রসঙ্গে আলোচনা চলতেছিল, হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেই বৎসরে, যেই বৎসরে ফেরাউনের আইন মতো বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করে ফেলার কথা। আর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন সেই বৎসরে, যেই বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়ার কথা। এটা ফেরাউনের প্রথম আইন চালু থাকাকালের কথা, না সংশোধিত আইন চালু হওয়ার পরের কথা? এটা হলো ফেরাউনের সংশোধিত আইন চালু হওয়ার পরের কথা। প্রথম আইনে সমস্ত ছেলেদেরকেই হত্যা করে, সংশোধিত আইনে এক বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া হতো শ্রমিকের কাজ করাবার জন্য, আর দ্বিতীয় বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলা হইতো নবী হওয়ার সম্ভাবনা হ্রাস করার। প্রথম আইনে তাদের ধারণা মতে নবী হওয়ার সম্ভাবনা শতকরা 100 ভাগ মিটাইয়া দেওয়া হয়েছিল। আর পরবর্তীকালীন সংশোধিত আইনে নবী হওয়ার সম্ভাবনা সমূলে হ্রাস করা হইল না, অর্ধেক বাকি রয়ে গেল। 1 বছরের ছেলেদেরকে হত্যা করা হইলে এই বছর কেউ নবী হওয়ার সম্ভাবনা হইল না, পরের বছরের ছেলেদেরকে রেখে দিবে লেবার বানাবার জন্য, এদের মধ্যে যদি আল্লাহ নবী বানায় আনেন। কাজেই নবী হওয়ার সম্ভাবনা প্রথম দফার আইনে তাদের ধারণা মতে সমূলে নির্মূল করে দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় দফার সংশোধিত আইনে 1 বছর ছেলে থাকবে না নবী হবে না, আর 1 বছর ছেলে থাকবে নবী হওয়ার সম্ভাবনা থাকবে। সম্ভব অসম্ভবটা সমান সমান হয়ে গেল, 50-50। 1 বছর নবী হওয়ার সম্ভাবনা নাই, আর 1 বছর নবী হওয়ার সম্ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বছরের ছেলেদেরকে তারা রেখে দিত শ্রমিক বানাবার জন্য, সেই বছর হারুন আলাইহিসসালামকে জন্ম দিয়ে পাঠান। যেই বছরের ছেলেদেরকে হত্যা করে ফেলতো নবী হওয়ার সম্ভাবনা বন্ধ করার জন্য, সেই বছর মুসা আলাইহিসসালামকে জন্ম দিয়ে পাঠান। মুসা আলাইহিসসালামের গর্ভবতী মা যখন এই চিন্তায় আহার নিদ্রা বন্ধ হয়ে গেল যে আমার গর্ভস্থ সন্তান যদি ছেলে হয় ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, আমি কেমন করে বরদাস্ত করব, আল্লাহ সান্ত্বনা দিয়া বললেন তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার গর্ভে আমি ছেলেই দান করেছি, জন্মের পরে তাকে তুমি বাক্সে ঢুকাবে এবং সেই বাক্সটা নীল নদে ভাসিয়ে দেবে। মুসা আলাইহিসসালামের মা তাই করলেন, শিশু মুসা জন্ম হওয়ার পর তাকে বাক্সে ঢুকাইলেন এবং সেই বাক্সটা নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর পানি বাক্সটা ফেরাউনের গাঁঠে বিরানোর পরে ফেরাউনের বিবি আসিয়ার বান্দি দাসীরা এই বাক্সটা উঠাইয়া ফেরাউনের বাড়িতে নিয়ে গেল ঘরের ভিতরে। ফেরাউনের বিবি আসিয়ার সামনে যখন বাক্সটা খোলা হইল তখন বান্দি দাসীদের কল্পনা মতে এই বাক্সর ভিতরে কোনো টাকা পয়সা ধন দৌলত নয়, একটা লাওয়ারিশ শিশু ছেলে পাওয়া। এই আশ্চর্য খবর মুহূর্তের মধ্যেই যখন সমস্ত মিশর শহরে ছড়াইয়া পড়ল তখন ফেরাউনের জল্লাদ বাহিনী হাজির হয়ে গেল তাকে হত্যা করে ফেলার। তারা বলতে লাগলো নিশ্চয়ই বনি ইসরাইলের কোনো সন্তান আমাদের হাত থেকে রক্ষা করার জন্য নদীতে ফেলে গেছে, কাজে এই ছেলেকে আমাদের হাওয়ালা করো আমরা তাকে হত্যা করব। ফেরাউনের বিবি আসিয়া বলেন এই ছেলেটা আমার দয়া মায়া লাগে, আমি একে লালন পালন। জল্লাদ বাহিনী বলে তোমার দয়া মায়া লাগলে কাজ হবে না, ফেরাউনের নির্দেশ রাজার নির্দেশ আমরা তাকে হত্যা করে ফেলব। তারা বলল বিবি আসিয়া বললেন যে ফেরাউন তো আমার স্বামী, রাজা তো আমার স্বামী, আমার স্বামী যদি আমাকে অনুমতি দেন এই ছেলেটাকে লালন পালন করতে তাহলে তো তোমাদের হত্যা করার অধিকার থাকবে না। তারা বলল হ্যাঁ তা ঠিক আছে, রাজা যদি এই ছেলেটাকে লালন পালন করার অনুমতি আপনাকে দান করেন তাহলে আমরা হত্যা করব না, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি এখনই জিজ্ঞেস করতে হবে রাজাকে অনুমতি দিলেন কিনা। এই অবস্থায় তারা ছুরি চাকু নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে রইল, আর বিবি আসিয়া এই ছেলেকে নিয়ে ফেরাউনের কাছে গেল। ইয়া বললেন এইভাবে একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনীরা তারা হত্যা করে ফেলতে চায়, আমি বলেছি আমার দয়া মায়া লাগে আমি লালন পালন করতে চাই, এখন তোমার অনুমতি ছাড়া আমাকে তারা এই লালন পালন করতে দেয় না, এবার বলো তুমি আমাকে অনুমতি দিলে কি। ফেরাউন বলল হে আসিয়া হইতে পারে এই সন্তানটাই বড় হয়ে আমার দুশ্মন হবে, এবং এই ছেলেটার কারণেই হয়তো ভবিষ্যতে আমি ধ্বংস হয়ে যাব, সম্ভাবনা আছে। কাজেই আমি তো অনুমতি দিতে পারি না। এতটুকু বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। কি বুদ্ধি? প্রথমত এই ছেলেটাই বড় হয়ে নবী হয়ে যাবে, এই ছেলেটাই বড় হয়ে আমার দুশ্মন হয়ে যাবে, এমন কোনো গ্যারান্টি তো নাই, এটা তো মনের কল্পনা জল্পনা না। ফেরাউনের কাছে এর কোনো গ্যারান্টি আছে? ফেরাউনের কাছে তো এর কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নাই। কাজে এই কল্পনা জল্পনার কারণে আমাদের দাম্পত্য জীবনে একটা কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিল। যেমন কলহ, যে আমার বিবি আসিয়া এই ছেলেটাকে দয়া মায়া করে লালন পালন করতে চায়, আমি যদি তার আবদার রক্ষা করতে না পারি তার মন ক্ষুণ্ণ হবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রী মিলেমিশে সংসার পরিচালনার জন্য অনেক সময় ছোটোখাটো কোনো ব্যাপার সেফার, স্বামীর একটা ছোটোখাটো ব্যাপার স্ত্রীর পছন্দ না হইলেও সেটা মেনে নিতে হয়, স্ত্রীর কোনো পছন্দ অপছন্দের ব্যাপার স্বামীর পছন্দ না হইলেও স্বামী স্ত্রী মিলেমিশে সংসার পরিচালনার স্বার্থে তা মেনে নিতে হয়। কাজেই আমাদের সুখের সংসারটা বহাল রাখার স্বার্থে আমার দয়া মায়া না লাগলেও, যেহেতু আমার বিবির দয়া মায়া লেগেছে এই জন্য তাকে লালন পালনের অনুমতি দেওয়াটা দরকার, এই বুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় দেয়। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার বিভিন্ন অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের 26 ক্ষেত্রে আল্লাহ এই ঘটনার বিভিন্ন অংশ বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার বিভিন্ন অংশ কোরআনের 26 জায়গায় আল্লাহ বারবার বারবার বর্ণনা করেছেন। একই অংশ আবারও বলেছেন, একই অংশ আবারও বলেছেন, আবারও বলেছেন, আবারও বলেছেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগে, একটা ঘটনার একটা অংশ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেন, তার কারণ হল যে ঘটনার যে অংশের মধ্যে মানুষের জন্য উপদেশ রয়েছে, নসিহত রয়েছে, যে ঘটনার যে অংশের মধ্যে মানুষের জন্য শিক্ষণীয় ব্যাপার আছে, শিক্ষার ব্যাপারটা যতবারই আলোচনা হয় ততবারই শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারটা বেশি বেশি আলোচনা হইলে শিক্ষা গ্রহণ করাটা সহজ হয়। গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার একবার দুইবার বলে এরপরে আর না বললে মানুষ শিক্ষা গ্রহণ করা সহজ হয় না, মানুষ শিক্ষা গ্রহণের জন্য সুযোগ পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার বিভিন্ন অংশ বারবার বলেছেন। আমরা যদি ধৈর্য হারাইয়া ফেলি, একটা অংশ তো শুনলাম একবার, আবার শুনতে যাব না, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে বারবার বলেছেন সেই উদ্দেশ্য এর সফলতা থেকে আমরা বঞ্চিত হই। আল্লাহ যে উদ্দেশ্যে অংশগুলি বারবার বলেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদেরও অংশগুলি মনোযোগের সাথে বারবার শোনা এবং বোঝা দরকার। এই ক্ষেত্রে অনেকে ধৈর্য ধারণ করতে না পেরে মন্তব্য করেন, এই কথাটা তো একবার আলোচনা হইল, আবার কেন আলোচনা করা হয়? এটা তো কোরআনের নিয়ম যে এই গুরুত্বপূর্ণ অংশ বারবার আলোচনা করা হয় যেন এর শিক্ষাটা মানুষের সহজে গ্রহণ করতে। ঘটনার এই অংশে মুফাসসিরিন কেরাম একটা মূল্যবান, মহামূল্যবান শিক্ষণীয় বিষয়ের প্রতি নির্দেশ করেছেন। সেটা হল যে শিশুটা মাত্র জন্মগ্রহণ করল, আগামী 40 বছর পরে এই শিশুটাকে আল্লাহ নবী বানাইবেন। এখন এই নবী বানাইছেন না 40 বছর পরে নবী বানাইছেন? এখন তো নবী নয়। বিবি আসিয়া যে এই শিশুটার সম্পর্কে বলল যে আমার দয়া মায়া লাগে, আমার মহব্বত লাগে, এই জন্য আমি লালন পালন করতে চাই। বিবি আসিয়ার এই একটা কথার কারণ আল্লাহর প্রিয় বান্দাটাকে যে তার দয়া মায়া লাগলো, এই কথাটার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এমন ইমান দান করলেন যে ইমানের কারণে যে ইমানের কারণে বিবি আসিয়া মরণের আগে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ বরণ করে। এখান থেকে মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে যাদের ভালো লাগে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যাদের অন্তরে দয়া মায়া থাকে, এই দয়া মায়াটাই হয় তাদের ইমানের সাথে মরণ বরণের উসিলা। পক্ষান্তরে ফেরাউন যে বলল তোমার দয়ার মায়া লাগলেও আমার দয়া মায়া লাগে না, এই একটা কথার কারণে আল্লাহ ফেরাউনকে মরণ পর্যন্ত ইমান নসিব করলেন। কাজেই আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যাদের অন্তরের সুসম্পর্ক থাকবে এটা হবে তাদের ইমান নিয়া মরণের কারণ, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি যাদের অন্তরে বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে, ঘৃণা থাকবে, এটাই হবে তাদের বেঈমান কাফির অবস্থায় মরণের কারণ। সোজা কথায় আল্লাহর মহব্বতের বান্দাদের সাথে যারা নিজেরা মহব্বতের সম্পর্ক রাখবে, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় তাদের মরণ হবে। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যাদের অন্তরে দুশ্মনী থাকবে, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তাদের মরণ হবে। সুতরাং ঘটনার এই অংশ দেখে আমরা শিক্ষা কি পাইলাম, সবক কি পাইলাম, উপদেশ কি পাইলাম, যে বিবি আসিয়ার মতো ইমান নিয়া মরতে হইলে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুনিয়াতে মহব্বতের সম্পর্ক রাখতে হবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুশ্মনির সম্পর্ক রাখলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে। এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা যেহেতু ঘটনার এই অংশে আছে, এই জন্য যখনই কোনো আয়াতের তফসির প্রসঙ্গ আসে তখন এই ঘটনা আপনাদেরকে বলে দেওয়া হয়। গত বছরও ঘটনার এই অংশটা আপনাদেরকে বলা হয়েছে। ফেরাউন যখন বিবি আসিয়াকে বলল তোমার দয়া মায়া লাগলেও আমার দয়া মায়া লাগে না, এই কথার দ্বারা তার কপালে চিরকালের জন্য কুড়াল মেরে দিল। তোমার দয়া মায়া লাগলে কি হবে, আমার তো দয়া মায়া লাগে না বলে নিজের কপালে নিজে কুড়াল মেরে দিল, বেঈমান অবস্থায় মরণের ব্যবস্থা রেজিস্টারি করে দিল, বেঈমান অবস্থায় মরণের ব্যবস্থা পাকামুক্ত করে দিল শুধু একটা কথার দ্বারা যে আমার দয়া মায়া লাগে না। কিন্তু তার এই মনের গতিটা যদি বহাল থাকে তাহলে তো অনুমতি দিবে না লালন পালন, এই জন্য এই মুহূর্তেই আল্লাহ তার মাথায় একটা বুদ্ধি জাগিয়ে দেবে যে স্বামী স্ত্রী মিলে মিশে সুখের সংসার করতে হইলে স্বামীর একটা কাজ পছন্দ না হইলেও স্ত্রীকে মেনে নিতে হয়, স্ত্রীর একটা কাজ স্বামীর পছন্দ না হইলেও মেনে নিতে হয়, এটাই সুখের সংসার করার নিয়ম। কাজেই আমার পছন্দ না হইলেও আমার বিবি যেহেতু পছন্দ হয়েছে, আমার দয়া মায়া না লাগলেও আমার বিবির যেহেতু দয়া মায়া লেগেছে, এজন্য অনুমতি দিয়া দেওয়া দরকার। এই বুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় জাগাইয়া দিলেন, আল্লাহ জাগাইয়া দেওয়া বুদ্ধির কারণে আমার দয়া মায়া লাগে না বলা সত্ত্বেও পরবর্তী মুহূর্তেই বলে ঠিক আছে তোমার যেহেতু মহব্বত লাগে এই জন্য তোমাকে লালন পালনের অনুমতি দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাবে, হে বনি ইসরাইল, তোমাদের নবীকে শিশুকালে হত্যার হাত থেকে আমি আল্লাহ রক্ষা করেছি, এটা কি তোমাদের প্রতি আমার অনুগ্রহ নয়? এটা কি তোমাদের প্রতি আমার নিয়ামত নয়? কাজেই তোমরা আমার অনুগ্রহের কথা স্মরণ করো, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, এবং আমার আনুগত্যের মাধ্যমে আমার নিয়ামত এবং আমার অনুগ্রহের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো। এই গেল সূরায়ে বাকারার 49 নম্বর আয়াত, আয়াতের তফসীর প্রসঙ্গে কিছু প্রাসঙ্গিক। তারপর 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এটা ঘটনার ধারাবাহিক ঘটনার আরেকটা অংশ। হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ধারাবাহিক ঘটনার আরেকটা অংশ আল্লাহ 50 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সেই অংশের বিবরণ হইল, ফেরাউন এভাবে বনি ইসরাইলের বংশকে মিশরে জুলুম অত্যাচার করতে করতে করতে করতে এক পর্যায়ে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর ফেরাউন তার প্রতি বহুমুখী জুলুম অত্যাচার চালাইলেন। এক পর্যায়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি আপনার বংশের লোকদেরকে নিয়ে এই মিশর থেকে হিজরত করে দেশান্তর হয়ে এই বংশ যেই দেশ থেকে পুনর্বাসিত হয়ে এসেছিল সেই দেশের দিকে আবার ফিরে চলে যান। কথাটা বোঝার জন্য আপনাদের স্মরণ করতে হবে তারা কোন দেশ থেকে এসেছিলেন, আবার কোন দেশে ফিরে যেতে আল্লাহ বলবেন। বনি ইসরাইলের বংশ জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে পুনর্বাসিত হয়েছিল। এই ফেরাউনের সাথে ঘাত প্রতিঘাতের এই পর্যায়ে এসে আল্লাহ আবার শত শত বৎসর পরে পুনরায় মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরাইলের লোকদেরকে তাদের মূল বাসস্থান সিরিয়ার দিকে ফিরে যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন। সেই নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে হিজরত করে রাতের অন্ধকারে সিরিয়ার পথে যাত্রা করে। কোনো কোনো তাফসীরের বিবরণ মতে মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বনি ইসরাইলকে নিয়ে আবার যখন মিশর ত্যাগ করে বনি সিরিয়ার পথে যাত্রা করেছিলেন তখন বনি ইসরাইলের লোক সংখ্যা ছিল 18 লক্ষ। বনি ইসরাইলের বংশের লোক সংখ্যা ছিল 18 লক্ষ। 18 লক্ষ নারী পুরুষ শিশু বনি ইসরাইল বংশের এদেরকে নিয়ে রাতের অন্ধকারে মূসা ইসলাম রওনা হইলেন কেন? ফেরাউন যেন টের না পায়, ফেরাউন যেন বুঝতে না পারে যে রাত পোহাইয়া এই দেশে বনি ইসরাইলের কাউকে পাওয়া যাবে না। তাই হযরত মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে 18 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করার জন্য সিরিয়ার পথে রওনা হয়ে গেল। শেষ পর্যন্ত ফেরাউন টের পেয়ে গেল, একটা সমাজ থেকে লাখ লাখ মানুষ রাতের অন্ধকারে যাত্রা শুরু করলে কোনো না কোনো অবস্থায় ঘুমন্ত মানুষের ঘুম ভাঙলে বা যে কোনো রকমের আওয়াজে তারা টের পেয়ে যাওয়ার কথা যে এরা কী করে, এরা সদল বলে এরা কোথায় যায়, কোনো না কোনো উপায়ে তারা টের পেয়ে গেল। টের পাওয়ার পরে ফেরাউন তার সেনা বাহিনীকে হুকুম করল, এই বনি ইসরাইলের পিছু ধাওয়া কর, এদেরকে গ্রেফতার কর। কোনো কোনো তফসিরের বিবরণ মতে ফেরাউনের সেই উস্কানি দেওয়ার সেনাবাহিনীর সংখ্যা ছিল 20 লক্ষ, বনি ইসরাইলের 18 লক্ষ নিরীহ নিরস্ত্র মানুষ খালি হাতে হিজরত করার জন্য, দেশান্তর হওয়ার জন্য রওনা হয়েছিল, আর ফেরাউনের 20 লক্ষ সেনাবাহিনী অস্ত্র সজ্জিত হয়ে তাদেরকে গ্রেফতার করার জন্য, পাকড়াও করার জন্য তাদের পিছু ধাওয়া করে। এইভাবে বনি ইসরাইলের লোক যাইতে যাইতে মুসা আলাইহিসসালামকে সাথে নিয়ে যখন বহরে কুনজুম বলা হয়েছে তফসিরের ভাষায়, আমাদের আধুনিক ভূগোলের ভাষায় এই সাগরটাকে লোহিত সাগর বলা হয়, যখন হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের পারে পৌঁছলেন, লোহিত সাগরের পশ্চিম পারে হইল মিশর, আর লোহিত সাগরের পূর্ব পারে হইল সিরিয়া। সুতরাং লোহিত সাগর পার না হইয়া মিশর থেকে সিরিয়ায় পৌঁছার সুদা কোনো রাস্তা নাই, সুদা রাস্তায় মিশর থেকে সিরিয়া পৌঁছতে হইলে লোহিত সাগর পার হইতে হয়। কাজেই মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে মিশরের যাত্রাপথে লোহিত সাগরের পারে উপনীত হইলেন, পিছন দিকে ফেরাউনের সেনাবাহিনীও তাদের কাছাকাছি পৌঁছে গেল। এমন অবস্থার সৃষ্টি হইল যে সামন দিকে সাগরের কারণে যাওয়ার উপায় নাই, আর পিছন দিকে শত্রু বাহিনী বেষ্টিত থাকার কারণে পিছন দিকে ফেরার উপায়, পিছন দিকে ফিরলে শত্রু বাহিনীর হাতে ধরা পড়তে হবে, আর সামন দিকে যাইতে হলে সাগরে জাপ দিয়ে মরতে হবে। সহজ অবস্থা না কঠিন পরিস্থিতি? এই কঠিন মুহূর্তে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখন আমরা কি করব, পিছন ফিরলে শত্রুর হাতে ধরা পড়তে হবে আর সামনে গেলে সাগরে জাপ দিয়ে মরতে হবে, এই কঠিন মুহূর্তে আমাদের করুণ করণীয় কি এবং আমাদের প্রাণে বাঁচার উপায় কি, অস্তিত্ব রক্ষার ব্যবস্থা কি? আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, আপনার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে নিজের হাতের লাঠির দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন। এই আঘাতের মাধ্যমে আল্লাহর কুদরতে পানি ফাঁক হইয়া পানির ভিতর দিয়া সাগর পার হইয়া যাওয়ার রাস্তা সৃষ্টি হইল। ঘটনার এই অংশে সর্বযুগের সর্বলোকের জন্য শিক্ষণীয় ব্যাপার হল যে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর পথে জীবনযাপন করার জন্য তোমার হাতে যত কিঞ্চিত ক্ষমতা আছে সবটুকু ব্যবহার করে শেষ কর, যেখানে গিয়া তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থা তোমার সামনে আসবে। বলুন, বন্দার হাতে ক্ষমতা থাকা অবস্থাতেই আল্লাহর কুদরতি ব্যবস্থা আসে না বন্দার ক্ষমতা ফুরাইয়া গেলে? বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিজের হাতে যতটুকু ক্ষমতা আছে আল্লাহর পথে চলার এইটুকু ব্যবহার না কইরাই আল্লাহর গায়বী সাহায্য চায়, এটা আল্লাহর গায়বী সাহায্য পাওয়ার পথ নয়, আল্লাহর গায়বী সাহায্য পাওয়ার, আল্লাহর গায়বী সাহায্য পাওয়ার একমাত্র পথ তোমার ক্ষমতা যেখানে গিয়া শেষ হবে আল্লাহর কুদরত দেখান সেখান থেকে শুরু হবে। আমরা যতটুকু ক্ষমতা আছে আল্লাহর পথে চলার ততটুকু ক্ষমতা আমরা ব্যবহার করতে রাজি না, এর আগেই আমরা আল্লাহর গায়বী সাহায্য চাই। ঘটনা বুঝে থাকলে বলুন, ঘটনার শিক্ষণীয় বিষয়টা বুঝে থাকলে বলুন, আল্লাহর পথে চলার মতো যে পরিমাণ ক্ষমতা এখনো আমার হাতে আছে এটা ব্যবহার করার আগেই আল্লাহর গায়বী সাহায্য পাওয়া যাবে? না ব্যবহারের পর, ব্যবহারের পর আল্লাহকে ইজাজত করে। মূসা আলাইহিসসালাম যে পরিস্থিতিতে পৌঁছলেন তখন আর ক্ষমতা, বন্দারাতে আর ক্ষমতা বলতে কিছু নেই, পিছন দিকে ফিরলেই শত্রু বাহিনীর হাতে ধরা পড়তে হবে, সামান দিকে গেলেই সাগরে জাপ দিয়ে মরতে হবে। আছে আর কোনো ক্ষমতা? না, বন্দার ক্ষমতা শেষ। এখানে আল্লাহ বলেন আপনার হাতের লাঠির দ্বারা সাগরের পানিতে আঘাত করুন, আঘাত করার পরে পানি হা হইয়া সাগরের ভিতর দিয়া শুকনা রাস্তা সৃষ্টি হয়ে যাবে। বনি ইসরাইলের বংশের মধ্যে গোত্র ছিল 12টা, বংশ একটা বনি ইসরাইল, এর ভিতরে গোত্র কতটা? 12টা। এই 12টা গোত্রের সৃষ্টি হয়েছিল প্রত্যেকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের থেকে। অতীতে আপনাদের সামনে সেই ঘটনা সবিস্তারে আলোচনা, ইয়াকুব আলাইহিসসালামের হিব্রু ভাষায় তার আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য তার পরবর্তী প্রজন্মকে বলে বনি ইসরাইল, ইসরাইলের পরবর্তী প্রজন্ম। বনি ইসরাইল কথার মানে হইল ইসরাইলের নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন কতজন সন্তানের মাধ্যমে আরম্ভ হইল? 12 জন। এর মধ্যে ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, তারই নামে নামে বর্তমান দুনিয়ার ইহুদিরা তাদের গোষ্ঠীর নামকরণ করেছে, ইহুদি গোষ্ঠী। ইয়াহুদার নামে নামে ইহুদিরা নিজেদেরকে ইহুদি নামে আখ্যায়িত। ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের মধ্যে 11 ছেলের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের মধ্যে 10 ছেলের নাম ছিল হযরত বিনিয়ামিন। এই 12 ছেলের থেকে বনি ইসরাইলের 12টা গোত্র হইল, তাদের গোত্রে গোত্রে আবার দ্বন্দ্ব হইত, এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব হইত, এক গোত্রের সাথে আরেক গোত্রের চালচলনের মিল নাই, রুচি অভিরুচির মিল নাই, পছন্দ অপছন্দের মিল নাই, কর্মপদ্ধতির মিল নাই, তাদের মধ্যে পরস্পরে গণ্ডগোল হইত। কাজেই পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত 12 গোত্রকে যদি এক রাস্তা দিয়া যাইতে বলা হয়, আর রাস্তায় চলার ব্যবস্থা নিয়ে যদি আবার রাস্তার মধ্যে ঝগড়া লেগে যায়, সাগর পার হবে না শত্রু বাহিনী রাতে ধরা পড়বে। এই জন্য রাস্তার ভিতরে পরস্পরে দ্বন্দ্ব করে যেন শত্রুর হাতে ধরা না পড়ে, সেজন্য মূসা আলাইহিসসালামের লাঠি আঘাতের দ্বারা আল্লাহ যে নদীর পানিরে ফাঁক করে রাস্তা করে দিলেন 12টা গোত্রের জন্য, 12টা রাস্তা করে, এক এক রাস্তা দিয়া এক এক গোত্র পার হবে, ভিন্ন ভিন্ন গোত্র এক রাস্তা দিয়া পার হওয়ার সুযোগ পাইয়া যেন দ্বন্দ্বে লিপ্ত হওয়ার সুযোগ না পায়। এটাও কি তাদের প্রতি আল্লাহর নিয়ামত নয়? এই জন্য আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, অতীতে আমি কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি, স্মরণ করলে তোমাদের বিবেক তোমাদেরকে নির্দেশ দিবে আমি আল্লাহর আনুগত্য করার। প্রতি দুইটা রাস্তার মধ্যে একটা দেওয়াল, প্রতি দুই দেওয়ালের ভিতর দিয়া একটা রাস্তা। এটা পাকা দেওয়াল নয়, পানির দেওয়াল। প্রতি দুইটা রাস্তার মধ্যে একটা দেওয়াল কিসের? পানির দেওয়াল। লৌকিক ব্যবস্থা না অলৌকিক ব্যবস্থা? অলৌকিক ব্যবস্থা, আল্লাহর কুদরতি ব্যবস্থা। অতীতে আপনাদেরকে বলা হয়েছে অলৌকিক কর্মকাণ্ড সর্বমোট 4 প্রকার। সরাসরি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটানো হয়, এটাকে আল্লাহর কুদরত বলা হয়। আল্লাহ যদি কোনো নবী রাসূলগণের মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটান, সেটাকে নবীগণের মুজাদা বলা হয়। আল্লাহ যদি কোনো ওলির মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটান, সেটাকে ওলির কারামত বলা হয়। আর কোনো পাপিষ্ট যদি তন্ত্রমন্ত্রের মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটায়, এটাকে জাদুমন্ত্র বলা হয়। জাদুমন্ত্র অলৌকিক, কারামত অলৌকিক, মুজাজাও অলৌকিক, পুত্রত অলৌকিক। জাদুমন্ত্র যাদের মাধ্যমে ঘটে এরা পাপিষ্ট, কারামত যাদের মাধ্যমে প্রকাশ পায় তারা আল্লাহর ওলি, মুজাজা যাদের মাধ্যমে প্রকাশ পায় তারা আল্লাহর নবী। আর অলৌকিক ঘটনা যদি আল্লাহ কারো মাধ্যম ছাড়া আল্লাহ নিজেই ঘটাইয়া থাকেন, এটার নাম আল্লাহর কুদরত। প্রতি দুইটা রাস্তার মধ্যে একটা পানির দেওয়াল সৃষ্টি হইল, যা কি আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতে বনি ইসরাইলের বারো পুত্র লোহিত সাগরের পানির ভিতর দিয়ে পার হওয়ার জন্য যে বারোটা রাস্তা আল্লাহ কুদরতি ব্যবস্থায় সৃষ্টি করে দিলেন, এই এক রাস্তার এক রাস্তায় চলনেওয়ালা এক গোত্রের বনি ইসরাইল আর এক রাস্তায় চলনেওয়ালা আরেক গোত্রের বনি ইসরাইলের সাথে যেন ঝগড়ায় লিপ্ত হতে না পারে, এই জন্য প্রতি দুইটা রাস্তার মধ্যে একটা করে পানির দেওয়াল নির্মাণ করে দিলেন। কিন্তু এই পানির দেওয়ালের কারণে এক রাস্তার লোকেরা যদি অন্য রাস্তায় দিয়া অন্য লোকেরাও আসতেছে দেখতে না পায়, ভয় পাবে, সামনে অগ্রসর হওয়ার সাহস হারিয়ে ফেলবে। এই জন্য আমরা এই রাস্তা দিয়া যাইতেছি, আমাদের সঙ্গী সাথীরাও ওই রাস্তা দিয়া যাইতেছে দেখলে সাহস বাড়বে, কিন্তু পানির দেওয়ালের কারণে তো দেখার সুযোগ নাই। এই জন্য আল্লাহর কুদরতি ব্যবস্থায় প্রতি দুই রাস্তার মধ্যে দিয়া যে একটা করে পানির দেওয়াল সৃষ্টি করে দিলেন, দেওয়ালের ফাঁকে ফাঁকে আবার জানালা বানাইয়া দিলেন, যায় ভিন্ন রাস্তা দিয়া কিন্তু দেওয়ালের ফাঁকি দিয়া দেখতে পারে যে আমাদের সাথীরাও ওই রাস্তা দিয়া আসতেছে। ঝগড়া না হওয়ার জন্য দেওয়াল সৃষ্টি করে দিলেন, আর সঙ্গী সাথী আমাদের সাথে আছে বলে মনোবল বাড়াবার জন্য আবার দেওয়ালের মধ্যে জানালা সৃষ্টি করে দিলেন, পানির দেওয়াল সেই দেওয়ালের মধ্যে আবার জানালা। এটা কি লৌকিক না অলৌকিক? এই অলৌকিক ঘটনাটার নাম আল্লাহ সরাসরি, আল্লাহ সরাসরি এই অলৌকিক কারো মাধ্যম ছাড়া আল্লাহ নিজেই ঘটাইলেন, এই জন্য এটার নাম আল্লাহর কুদরত। কুদরত, মুজাজা, কারামত এবং তন্ত্রমন্ত্র, এই চারটা জিনিসের পার্থক্য যারা বুঝে না তারা পাপিষ্টদের দ্বারা কোনো অলৌকিক ঘটনা দেখতে পেলেই এদেরকে অন্ধভাবে আল্লাহর ওলি হিসাবে বিশ্বাস করে নেয়। আমাদের বর্তমান সমাজে এইরকম ভণ্ডামিটা চলছে বেশি, তন্ত্রমন্ত্রের দ্বারা, জাদুমন্ত্রের দ্বারা বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটাইয়া এই সমস্ত লোকেরা আল্লাহর ওলি হওয়ার মিথ্যা দাবি করে বসে। এজন্য অতীতেও আমি বিষয়টা সবিস্তারে আপনাদের সামনে আলোচনা করি যে কোনো পাপিষ্ট কখনো আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হওয়া যায় সর্বমোট পাঁচটা কাজের মাধ্যমে, পাঁচটা কাজ একত্রে, যার মধ্যে পাওয়া যাবে না সে কোনো অবস্থাতেই আল্লাহর ওলি হতে পারে, আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য একটা লোকের মধ্যে একত্রে কতটা কাজ পাওয়া যেতে হবে? পাঁচ কাজের প্রথম কাজ সকল প্রকার গুণা বর্জন করতে হবে। একটা গুণাও এখন পর্যন্ত যে করে সে আল্লাহর ওলি হতে পারে না, আর যাই কিছু কোনো একটা গুণায় এখন অলিপ্ত আছে যে ব্যক্তিরা, এই ব্যক্তি আর যাই কিছু হোক যত এবাদত বন্দেগি করুক আর যাই কিছু হোক অন্তত আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার পাঁচ কাজের প্রথম কাজ সমস্ত গুণা ছেড়ে দিতে হবে। ওলি হওয়ার পাঁচ কাজের দ্বিতীয় কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে। তৃতীয় কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে। চতুর্থ কাজ, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করতে হবে। এক নম্বর গুনাহ ছেড়ে দিতে হবে, দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করতে হবে, তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে, চার নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করতে হবে। কটা হলো? চারটা। এরপর নফল এবাদত বন্দেগি যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। নফল এবাদত বন্দেগিকে যারা নিজের অভ্যাসে পরিণত করতে পারে না, তারা আল্লাহর ওলি হতে পারে না। এই কথাটাই সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, নফল বন্দেগিকে যারা নিজেদের অভ্যাসে পরিণত করে আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে, তখন ওই বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। গতকাল যা বলা হইল, গতকাল বলা হয়েছে সব, তখন এই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, এই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়। মুখ শরীরের একটা অঙ্গের নাম, আল্লাহর কোনো অঙ্গ নাই, হাত শরীরের একটা অঙ্গের নাম কিন্তু আল্লাহর কোনো অঙ্গ নাই, পা শরীরের একটা অঙ্গের নাম আল্লাহর কোনো অঙ্গ নাই, কারণ অঙ্গ হইল শরীরের বৈশিষ্ট্য, শরীর যার অঙ্গ তার, শরীর যার অঙ্গ তার, যার শরীর নাই তার কোনো অঙ্গ। আল্লাহর যেহেতু শরীর নাই এই জন্য আল্লাহর কোনো অঙ্গ নাই। মানুষের শরীর আছে, মানুষের অঙ্গ আছে, জীবজন্তুর শরীর আছে, অঙ্গ আছে, ফেরেশতার শরীর আছে, অঙ্গ আছে, মানুষের শরীর নাই, আল্লাহর শরীর নাই, আল্লাহর যেহেতু শরীর নাই এই জন্য আল্লাহর অঙ্গ নাই। তাহলে বন্দার মুখ আল্লাহর মুখ কীভাবে হইল? আল্লাহর মুখ তো একটা অঙ্গের নাম, আল্লাহর তো শরীরও নাই অঙ্গও নাই, তে বন্দার মুখটা আল্লাহর মুখ কীভাবে? এই আল্লাহর ওলি যেই ব্যক্তিটা হইল, এই ব্যক্তির হাত আল্লাহর হাত কীভাবে হইল? যেই বন্দা আল্লাহর ওলি হইল তার পা আল্লাহর পা কীভাবে হইল? সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হকপন্থী সমস্ত উম্মতেরা এই ব্যাপারে একমত যে কুরআন হাদিসের যত ক্ষেত্রে আল্লাহর বেলায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োগ করা হয়েছে, আল্লাহর মুখ বলা হয়েছে, আল্লাহর হাত বলা হয়েছে, আল্লাহর পা বলা হয়েছে, আল্লাহর চেহারা বলা হয়েছে, আল্লাহর অন্তর বলা হয়েছে, আল্লাহর বেলায় এই রকম যত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কুরআন হাদিসের যত ক্ষেত্রে করা হয়েছে সব ক্ষেত্রেই মূল অর্থে নয় রূপক অর্থে। ওই বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায় অঙ্গ হিসাবে না ভিন্ন অর্থে? ভিন্ন। ওই বন্দার হাত আল্লাহর হাত হয়ে যায় মূল অর্থে না ভিন্ন অর্থে? আল্লাহর পা বন্দার পা আল্লাহর পা হয়ে যায় মূল অর্থে না রূপক অর্থে? রূপক অর্থে। এই রূপক অর্থ বোঝার জন্য আমি এক দুইটা উদাহরণ আপনাদের সহজে বোঝার জন্য পেশ করি। আমাদের অনেকে অনেক সময় বলে থাকে, অমুকের উপর আমার হাত আছে, অমুকের উপর আমার হাত আছে মানে আমার পাঁচ আঙ্গুল বিশিষ্ট অঙ্গটা তার মাথাতে আছে না, আমার আধিভুত্য আছে। অমুকের উপর আমার হাত আছে বলে একটা অঙ্গ আছে বোঝানো হয়েছে না একটা গুণ আছে বোঝানো হয়েছে? গুণটা কি? আধিপত্য। তার উপরে আমার হাত আছে মানে তার উপর আমার অধিকার আছে, আধিপত্য আছে। তাহলে এখানে হাত শব্দটা সত্যই শরীরের কোনো অঙ্গ বোঝাবার জন্য ব্যবহার করা হইল না বিশেষ কোনো গুণ বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে? গুণ। অনুরূপভাবে বলা হয়, অমুক আমাদের সকলের মাথা, অমুক আমাদের সকলের মাথা, মাথা তো শরীরের একটা অঙ্গের নাম, তাইলে বন্দরবাজার জামে মসজিদের ইমাম সাহেব যদি সমস্ত মুসল্লিগণের মাতা হন, তাইলে মুসল্লির আর কোনো মাতা নাই, সব মুসল্লির একটা মাতা। এখানে মাতা শব্দটা কি মূল অর্থে ব্যবহৃত না গুণ, কোনো বিশেষ কোনো গুণে গুণ বোঝাবার জন্য? গুণ কি গুণ? ইমাম সব সমস্ত মুসল্লিদের মাথা মানি ইমাম সব সমস্ত মুসল্লিদের মান্য ব্যক্তি। এখানে মাথা শব্দ অর্থ অঙ্গ নয়, মাথা অর্থ মান্য, সম্মানিত। তাহলে আমাদের সমাজেও এই রকম পরিভাষা চালু আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কোনো অঙ্গ অঙ্গ অর্থবোধক শব্দ অঙ্গ বোঝাবার জন্য নয়, বিশেষ কোনো গুণ বোঝাবার জন্য ব্যবহৃত হয়। ঠিক তেমনিভাবে সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন, সমস্ত তাবে তাবেঈন, চার মজাবের চার ইমাম এক কথায় গোটা মুসলমান উম্মত এই এই ব্যাপারে একমত যে আল্লাহর মুখ বলতে আল্লাহর অঙ্গ নয়, আল্লাহর বিশেষ গুণ বোঝানো হয়েছে। আল্লাহর হাত বলতে আল্লাহর অঙ্গ নয়, আল্লাহর কোনো গুণ বোঝানো হয়েছে। আল্লাহর পা বলতে আল্লাহর কোনো অঙ্গ নয়, আল্লাহর কোনো গুণ বোঝানো হয়েছে। কিন্তু সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের মতিউর রহমান নাম দাঁড়িয়ে চালো, মতিউর রহমান কোন কোন দেশের? ভারতের। মতিউর রহমান ভারতী, কিন্তু সে লেখে মতিউর রহমান আল মাদানি। ভারতী হইয়া তুমি আল মাদানি হইলে কি বল? মদিনাবাসী হইলে হয় আল মাদানি, মক্কাবাসী হইলে হয় আল মক্কাবাসী হইলে হয় মক্কি, বাংলাদেশের বাসিন্দা হইলে হয় বাংলাদেশি, পাকিস্তানের বাসিন্দা হইলে হয় পাকিস্তানি, ভারতের বাসিন্দা হইলে হবে মাদানি না ভারতী? মতিউর রহমান ভারতী, সে লেখে আল মাদানি, আমি বলি জাল মাদানি। আল মাদানি না জাল মাদানি? এই মতিউর রহমান জাল মাদানি দম্মাম থেকে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সারা বিশ্বে প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহর শরীর আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর আকার আছে, আল্লাহর আকৃতি আছে, সবগুলি ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস। যারা ইন্টারনেটে মতিউর রহমানের এই পদভ্রষ্টকারী গুমরাহী বক্তব্যগুলি শুনেন দেখেন, ভালো রকম স্মরণ রাখুন, এই জাল মাদানি মতিউর রহমানের আকীদা বিশ্বাস ভ্রান্ত গুমরাহী। সে বিশ্বাস করে আল্লাহর শরীর আছে, সে বিশ্বাস করে আল্লাহর আকার আকৃতি আছে, সে বিশ্বাস করে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। সহি আকিদার মুসলমানদের বিশ্বাস, সঠিক পন্থী মুসলমানদের আকিদা বিশ্বাস, আল্লাহর শরীর নাই, আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাহলে যে সমস্ত আয়াতে এবং যে সমস্ত হাদিসে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ অর্থবোধক শব্দ ব্যবহৃত হয়েছে, মূল অর্থে অঙ্গ বোধাবার জন্য না গুণ বোধাবার জন্য? আল্লাহর অঙ্গ বলতে অঙ্গ বোধায় না আল্লাহর গুণ বোধায়? সমাজের মাথা বলতে একটা অঙ্গ বোধায় না একটা গুণ বোধায়? এইরকম আল্লাহর কোনো অঙ্গ বলতে আসলেই আল্লাহর অঙ্গ বোধায় না আল্লাহর গুণ বোধায়? এটা হইল সহি তফসির। আল্লাহর অঙ্গ বলতে আল্লাহর অঙ্গই বুঝে, এটা সহি তফসির নয়, এটা গলত তফসির। কাজেই যেভাবে বান্দার মুখ আল্লাহর মুখ হতে পারে অঙ্গ হিসাবে না গুণের দিক থেকে, যেভাবে বান্দার হাত আল্লাহর হাত হতে পারে, যেভাবে বান্দার পা আল্লাহর পা হতে পারে, সেভাবে মন্তুর হাল্লাদ আমি খুদা হতে পারে। এই আলোচনাটা গতকাল সবিস্তারে করা হয়েছে। মন্তুর হাল্লাদ আমি খুদা কোন ব্যাখ্যায় বলেছে আমি গতকাল বলছি। কাজেই বন্দার মুখ যদি আল্লাহর মুখ হইতে পারে, বন্দার হাত যদি আল্লাহর হাত হইতে পারে, বন্দার পা যদি আল্লাহর পা হইতে পারে, তাইলে ওই রকমের বন্দাও যে আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুর অস্তিত্বই স্বীকার করে না, সে আমি বলার ক্ষমতা যার আছে সেই আল্লাহ, এই অর্থে আমি খোদা বলতে পারি। যাই হোক, আমরা এখান থেকে সহি আকিদা বিশ্বাস বুঝে নেওয়া দরকার যে আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো পা নাই, আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই, আল্লাহ দেহ বিশিষ্ট সত্তার নাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যে বললেন আল্লাহ ওই বান্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এটা অঙ্গ বোঝাবার জন্য বলা হয়েছে না বিশেষ কোনো গুণ বোঝাবার জন্য? ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় অঙ্গ বোঝাবার জন্য বলা হয়েছে রাসূল বলেছেন না আল্লাহর কোনো গুণ বোঝাবার জন্য? ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায় আল্লাহর অঙ্গ বোঝাবার জন্য রাসূল বলেছেন না আল্লাহর কোনো গুণ বোঝাবার জন্য? কাঁধে কাঁধে ওই হাদিস নিয়া আমাদের যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় যে হাদিসে আল্লাহ রাসূল আল্লাহর ওলির মুখকে আল্লাহর মুখ বলেছেন, আল্লাহর ওলির হাতকে আল্লাহর হাত বলেছেন, আল্লাহর ওলির পাকে আল্লাহর পা বলেছেন। আমার কথা ছিল সেখানে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকে তিনি আল্লাহর ওলি। কতটা গুণ? এক নম্বর সকল প্রকার গুণা বর্জনকারী, দুই নম্বর সকল প্রকার ফরজ আমল সযত্নে পালনকারী, তিন নম্বর সকল প্রকার ওয়াজিব আমল সযত্নে পালনকারী, চার নম্বর সকল প্রকার সুন্নতে মুআক্কাদা আমল সযত্নে পালনকারী, পাঁচ নম্বর নফল বন্দেগীতে অভ্যস্ত। নফল বন্দেগীতে এই পাঁচ গুণজার মধ্যে আসে তাকে আল্লাহর ওলি বলা হয়। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে আল্লাহর ওলি বানাই আনেন এবং তখনই তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তখনই তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তখনই তার পা আল্লাহর পা হইয়া যায়। এই পাঁচ গুণের অধিকারী লোকের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, এবার বলুন সেই অলৌকিক ঘটনাকে কি বলে? কারণ হযরত শাহজালাল মুজাররাদিয়ামনি রহমতুল্লাহি আলাইহির বিভিন্ন জীবনী গ্রন্থে পাওয়া যায় যে তিনি যখন সিলেটে এসেছিলেন সুরমা নদীর অপার থেকে, সুরমা নদীর এপারে ছিল রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ গৌর গোবিন্দ। আমাদের দেশে আমাদের সমাজে অনেকে হয়তো সঠিক উচ্চারণ না জানার কারণে হয় গোয়ার গোবিন্দ, গোয়ার গোবিন্দ নয় গৌর গোবিন্দ। হিন্দু রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ছিল সুরমা নদীর এপারে, আর শাহজালাল আসতেছিলেন সুরমা নদীর ওপার থেকে, নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। নদীর পানির উপর নামাজের মুসল্লা বিছাইলেন, মুসল্লার উপর বসলেন নৌকার মতো, নামাজের মুসল্লা শাহজালালকে নদীর ওপার থেকে এপারে নিয়ে আসে। লৌকিক ঘটনা না অলৌকিক? শাহজালালের এই অলৌকিক ঘটনা ইতিহাসের জীবনী গ্রন্থের বিবরণ মতো যদি সঠিক হয়, যদি তত্ত্ব বিশ্লেষণের দ্বারা সাব্যস্ত হয় যে ঘটনাটা সঠিক, তাহলে এই ঘটনাটার নাম কি হবে? কারণ শাহজালালের মধ্যে সেই পাঁচ গুণ ছিল, হযরত শাহজালালের মধ্যে সেই পাঁচ গুণ ছিল। প্রসিদ্ধ কথা আপনারা জানেন, হযরত শাহজালাল মুজাররাদিয়ামনি রহমতুল্লাহি আলাইহির সাথে তার 360 জন সঙ্গী সাথী এসেছিলেন সুদূর ইয়ামান দেশ থেকে। কতজন? 360 জন। ইয়ামান দেশ থেকে এই দেশে আসার পর বিভিন্ন সঙ্গী সাথী এই দেশের বিভিন্ন অঞ্চলে ছড়াইয়া ছিটাইয়া পড়লেন আল্লাহর দিন জারি করার জন্য। এই সমস্ত সঙ্গী সাথীগণের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার রহমতুল্লাহ। তার মাজার আছে হবিগঞ্জের চুনারুঘাট থানার অন্তর্গত মুরার বন নামক স্থানে, নাসিরউদ্দিন সিপাসালার রহমতুল্লাহ। রাজা গৌর গোবিন্দ যখন শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল, হযরত শাহজালাল তো তলোয়ার হাতে করে আসেননি, তিনি তসবি হাতে করে এসেছেন। তলোয়ার না তসবি? রাজা যুদ্ধ করবে শাহজালালের বিরুদ্ধে, তসবি দিয়া তো আর যুদ্ধ হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের মাঠে তসবি নিয়ে গেলেন না তলোয়ার নিয়ে গেলেন? উহুদের ময়দানে রাসূল তসবিহ হাতে নিয়ে গেলেন না তরবারি হাতে নিয়ে গেলেন? তসবিহ তো ঘরে বসে ব্যবহার হয়, যুদ্ধের মাঠে ব্যবহার হয় তলোয়ার। সাধারণত যুদ্ধের উদ্দেশ্যে আসেননি, এই জন্য যুদ্ধের হাতিয়ার আনেননি, তিনি দিন জারির জন্য আসলেন, তসবিহ নিয়ে আসলেন। এমত অবস্থায় রাজা গৌর গোবিন্দ যখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল, মোকাবেলা কীভাবে করবেন, 360 সঙ্গী সাথীর মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের কার জীবনে সাবালক হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাদা হয়নি? সৈয়দ নাসিরুদ্দিন দাঁড়াইয়া বললেন, আমি সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমার ফজরের নামাজ কাদা হয়নি। আপনারা কি মনে করেন, যেই ফিরের ভক্ত জীবনে কোনোদিন ফজরের নামাজ কাদা করল না, এই ফিরটা কত বড় বেনামাজি আছে! যেই ফিরের মুরিদের ওই জীবনে কোনোদিন ফজরের নামাজ কাদা হইল না, ফিরটা কত বড় বেনামাজি আছে! হইতে পারে? হইতে পারে। বর্তমানে শাহজালালের পাগল বলে দাবিদার যত ফকিররা আসে, শাহজালালের উরুসে ফজরের নামাজ দূরের কথা, জোহরের নামাজ কতটায় কথা। সুতরাং সত্যই এরা শাহজালালের ভক্ত, শাহজালালের ভক্তির নামে ভণ্ডামি, শাহজালালের ভক্তির নামে ভণ্ডামি। শাহজালাল কোন পথে আর তুমি কোন পথে? সৈয়দ নাসিরুদ্দিন চিপা সালারকে শাহজালাল নির্দেশ দিলেন, আজকের ফজরের আজান তুমি দিবা। শাহজালাল নিজে আজান জানতেন না, তাহলে বক্তরে বললেন কেন? সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহর ওলির ভক্ত হওয়া যায়, ওলি যে পথের প্রতীক, তুমি যদি সেই পথের প্রতীক হতে পারো, সত্যই তুমি ওলির ভক্ত হতে পারো। ওলি যে পথের প্রতীক, তুমি যদি সেই পথের প্রতীক হতে না পারো, তাইলে তুমি কোনোদিন আল্লাহর ওলির ভক্ত হইতে পারো না। ভক্ত হওয়ার দাবি তোমার ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এই জন্য শাহজালাল নিজে আজান না দিয়া নাসিরুদ্দিন সিপা সালারকে নির্দেশ দিলেন, আজকের ফজরের আজান তুমি দিবে। শাহজালালের নির্দেশে সৈয়দ নাসিরুদ্দিন সিপা সালার রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের আজান দেওয়া যখন শুরু করলেন, আজানের আওয়াজেই বুমবিংয়ের মতো আওয়াজ শুরু, সেই আওয়াজের বিকটতায় রাজা গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙ্গে চুর মার। তাহলে শাহজালাল, শাহজালালের সত্যিকারের ভক্ত যারা, শাহজালালের পথের পথিক যারা, শাহজালালের অনুসারী যারা, তারা বেনামাজি হতে পারে? বেনামাজি হইয়া যদি শাহজালালের ভক্ত দাবি করে, আজকের থেকে পরিষ্কার হইয়া গেল সে শাহজালালের প্রতীক নয়, শাহজালালের দুহাই দিয়া সে বর্ণনামি করে। সৈয়দ নাসিরুদ্দিনের আওয়াজের আওয়াজ, আজানের আওয়াজে যে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ চূর্ণ হয়ে গেল, ঘটনাটাকে আপনারা কি বলবেন? কারণ তাহলে পরিষ্কার হইল যে অলৌকিক ঘটনা একটা দেখলেই হয় না, কার মাধ্যমে ঘটলো সেটা দেখতে হয়। কোনো বেনামাজির মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটেই যায়, বুঝতে হবে সেটা কারামত না বর্ণাবি। বর্ণাবি আর আল্লাহর ওলির মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটার নাম হলো কারামত। নবীর মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটার নাম মুজেজা। সরাসরি আল্লাহ কারো মাধ্যম ছাড়া যদি কোনো অলৌকিক ঘটনা ঘটান, সেটার নাম হলো আল্লাহ। এবার বলেন, লোহিত সাগরের পানি ফাঁক হইয়া 12টা রাস্তা হইল, কতটা? 12টা রাস্তা। 12টা রাস্তা দিয়া বনি ইসরাইলের 12টা গোত্র মিশর থেকে লোহিত সাগর পার হইয়া সিরিয়ার পথে অগ্রসর হয়। এটা কি তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ নয়? এটা কি তাদের প্রতি আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ বারবার এইরকম বিভিন্ন ঘটনা তুলে ধরে প্রমাণ করে দিচ্ছেন, স্মরণ করো তোমাদের প্রতি আমার কি পরিমাণ অনুগ্রহ ছিল, তোমাদেরকে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছি। এই যে ঘটনাটা, মুসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগর পার হইয়া গেলেন আল্লাহর কুদরতি ব্যবস্থায়। পার হইয়া যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন, আর ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরের পারে উপনীত হল। তখনও আল্লাহর কুদরতে পানির ফাঁকের রাস্তাগুলি বিদ্যমান, এখনও রাস্তাগুলি রয়ে গেছে। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সাগরের পারে এসে যখন দেখল যে পানির ফাঁকে ফাঁকে রাস্তা আছে, সেই রাস্তা দিয়া বনি ইসরায়েল মুসা আলাইহিসসালামকে নিয়ে পার হয়ে গেছে, তখন ফেরাউন নির্দেশ দিল সেনাবাহিনীকে যে এই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা এবং তার অনুসারীরা পার হয়ে গেল, সেই পানির ফাঁকের রাস্তা দিয়া চলো আমরাও পার হয়ে যাই, ওই পারে গিয়া তাদেরকে ধরি। রওনা হয়ে গেল। সাগরের মধ্যখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে নির্দেশ দিলেন যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী এবং নবীর অনুসারীকে রাস্তা করে দিছ, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করে আল্লাহর দুশ্মন এবং দুশ্মনের বাহিনীকে ধ্বংস করে দাও। যখন লোহিত সাগরে ফেরাউন তার বাহিনী নিয়ে নাকানি চুবানি খাইয়া মরতেছিল, যখন মরতেছিল তখন ফেরাউন চিৎকার দিয়া বলতেছিল, আমি খুদা নই, আমি খুদা নই, মুসা যেই খুদার কথা বলে সেই খুদাই আসল খুদা। সারা জীবন বলছিল আমি খুদা, অন্য কোনো খুদা নাই, আজকে কি কয় আমি খুদা না, আমি খুদা না, মুসার খুদাই। এই সময়ের একটা আরেকটা চমৎকার ঘটনা আছে, আমি অতীত আপনাদেরকে বলেছি, সেটা হলো জিবরিল ফিরিস্তা তখন ফেরাউনকে একটা লিখিত কাগজ দেখাই। এই কাগজের মধ্যে লেখা যে গুলাম মনিবকে মনিব মানে না, নিজেকে মনিব বলে দাবি করে, এই গুলামকে সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোনো উচিত বিচার নাই। এই কথাটা কাগজে লেখা এবং মিশে দিয়া ফেরাউনের দস্তখত আছে। মিশে দিয়া কার দস্তখত আছে? ফেরাউন। এই কাগজটা জিবরিল ফিরিস্তা ফেরাউন যখন চিৎকার দিয়া বলতেছিল আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদাই খুদা, তখন কাগজটা দেখাইয়া জিবরিল বলেন তুই খুদা না কে খুদা সেই বিচার করে হবে, আগে দেখ এই কাগজটা কার হাতের লেখা। এই কাগজটা আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা ফেরাউনের দ্বারা অতীতে এক সময় লেখাইয়া দিছিল। আবার যাইতে হয় ফেরাউনের অতীতের একটা ঘটনা। ফেরাউন 400 বৎসর পর্যন্ত মিশরের রাজত্বে বসা ছিল, সিংহাসনে, রাজ সিংহাসনে বসা ছিল। কতদিনের রাজা ছিল? 400 বৎসরের রাজা। এই 400 বৎসরের ভিতরে ফেরাউনের কোনোদিন সর্দি হয়নি, ফেরাউনের গায়ে কোনোদিন জ্বর আসেনি, ফেরাউনের কোনোদিন মাথা ব্যথা হয়নি। অর্থাৎ সামান্যতম রূপ সুগেও ফেরাউন 400 বৎসরের ভিতরে গিয়ে, সুতরাং রুগ্ন রাজা না সুস্থ রাজা? কতদিনের রাজা? 400 বৎসরের রাজা। এমত অবস্থায় ফেরাউন এক পর্যায়ে দেশবাসীর কাছে দাবি করে বসল, আমি শুধু তোমাদের রাজা নই, আমি তোমাদের খুদা হব। দেশবাসী মেনে নিল, জি মহারাজ আপনি আমাদের রাজা হও, আপনি আমাদের খুদা হও। সত্যিকারের খুদা তখনই সিদ্ধান্ত নিলেন, খুদা কাকে বলে তোরে আমি হাতে নাতে শিখা দেব, খুদা কারে কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে খুদার পরিচয় শিক্ষা দেওয়ার জন্য মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলত সেই নদীকে হুকুম দিয়া সমস্ত পানি শুকাইয়া দিলেন। সমস্ত কৃষকের, মিশরের কৃষকদের কৃষিকাজ বন্ধ হয়ে গেল, সারা দেশের কৃষকেরা খুদার বাড়িতে হাজির হইল। মহারাজ আপনি বলছেন আপনি শুধু রাজা নন, আমাদের খোদাও, আমরা তো কোনো আপত্তি করিনি, আমরা তো মেনে নিলাম, সহা মেনে নিত, তখন কি হইল? আমাদের নদীর পানি শুকাইয়া গেছে, কৃষিকাজ বন্ধ হইয়া গেছে, পানি দেওয়া তো খোদার কাজ, কাজে আপনি খোদা হইয়া থাকলে পানি দেন, পানি না দিতে পারলে কিসের খোদা? জনগণের ন্যায় ন্যায্য দাবি কি না? বন্দাদের ন্যায্য দাবি। এখন যদি ফেরাউন বলে যে আমার তো পানি দেওয়ার ক্ষমতা নাই, তাহলে তো খুদা বন্দার হাতে ধরা পড়ব, খুদা বন্দার হাতে ধরা পড়ব কিনা? এই ধরা পড়ার ভয়ে খুদা তার বন্দার হারে কইল, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমি পানি দেব, তোমরা তাড়াহুড়া করো না, অস্থির হইও না, তোমরা বাড়িতে যাও, শান্ত থাকো, আমি হানি দিতেছি। শান্তনা ভাইয়া বন্দার হাজার হাজার বাড়িতে চলে, খুদাই তো মানে মানে জানে আমার পানি দেওয়ার ক্ষমতা নেই, উপস্থিত পরিস্থিতি সামাল দিল, পানি দিতেছি বলে, কিন্তু দিতে পারবে না এটা তো বুঝে। এই জন্য খুদা তার সিংহাসন থেকে নামল, নামিয়া শহর থেকে বের হয়ে মরুভূমি পার হয়ে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে গিয়া আসল খুদার সামনে সেজদায় পড়ল। সেজদায় গিয়া এই নকল খুদায় আসল খুদারে কয়, আল্লাহ আসলে তো আমি খুদা, খুদা তো তুমি, আমি একটা বাহাদুরি দেখাবার জন্য দেশবাসীর কাছে খুদা হওয়ার দাবি করেছি, আমার তো পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই যেহেতু আমি আসল খুদা, তুমি আসল খুদা, তোমার তো পানি দেওয়ার ক্ষমতা আছে, পানিটা তুমি দিয়া দাও, আর মানুষের মতো আমি দিছি, যাতে আমার বেটাগিরিটা ঠিক থাকে। এমন বাটপারি কেন করলাম তোমার নাম ধারণ করে? এটার বিচারটা তুমি মরণের পর থেকে ইচ্ছা মতো করে নিও, বাটপারি করতেছে কিনা? এমন বাটপারি কেন করলাম এর বিচার তুমি আমার মরণের পর থেকে ইচ্ছা মতো করে নিও, কিন্তু মরণের আগে দেশবাসীর কাছে আমার খুদা ইটা বহাল রেখে দাও। এই আবেদন করল ফেরাউন, জঙ্গলে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় করল। এখনো তো জানে না তার আবেদনটা আল্লাহর কাছে কবুল হইল কি না, জানে জানে না, দ্বিধা সংকোচ মনে মনে আল্লাহর কাছে আবেদন করলাম, না জানি আল্লাহ কবুল করলেন কি না, যদি করে থাকেন তাইলে রক্ষা, আর কবুল না করে থাকলে বন্দাদের হাতে খুদার রক্ষা না, বন্দাদের হাতে খুদার রক্ষা না। এই যে ফেরাউন বন্দারের ওয়াদা দিল সে পানি দেবে, দিতে পারবে বিশ্বাস করে ওয়াদা দিল না? দিতে পারবে না জানা সত্ত্বেও এই রকমের ওয়াদারেই কয় পলিটিক্যাল ওয়াদা, এরকম ওয়াদারেই কয়, যারা পলিটিক্স করে এদের অনেক নেতারাই নির্বাচনের আগে এমন ওয়াদা দেয়, দেশটারে সোনার দেশ বানাইয়া দিব, এরপরে ফাঁস করার পরে দেখা যায় সোনার সোনার দেশে মরুভূমি বানিয়ে আসার ওয়াদা দিছিল কেন? রিলিজিয়াস ওয়াদা নয়, পলিটিক্যাল ওয়াদা। এক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার, ওয়াদাও দুই রকম আছে, একটার নাম রিলিজিয়াস ওয়াদা ধর্মীয় ওয়াদা, আর একটা হলো পলিটিক্যাল ওয়াদা রাজনৈতিক ওয়াদা। ধর্মীয় ওয়াদা করা হয় পালন করার উদ্দেশ্যে, রাজনৈতিক ওয়াদা করা হয় জনগণকে দুঃখা দেওয়ার উদ্দেশ্যে। কালকে একজনে আমারে লিখিত প্রশ্ন করছে, আপনি রাজনীতি করেন না কেন? এই জন্যই করি না, বুঝতে পারলেন? আমি রাজনীতি করি এই জন্যই করি, রাজনীতির ইংরেজিতে কয় পলিটিক্স, কি কয়? পলিটিক্স। আমি রাজনীতির দিকে চাইলেই দেখি এখানে শুধু টিক্স আছে, পলি নাই, কি আছে কি নাই এখানে? টিক্স আছে পলি নাই, এই জন্য রাজনীতি করি নাই, কথা পরিষ্কার হইল? আমি অতীতেও বলেছি, কয়েক বছর আগে লন্ডনে একজন লোক আমাকে জিজ্ঞেস করলো, বললো হুজুর আপনি পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি বললাম পলিটিক্যাল ভার্টি করি না, পলিটিক্সের ডেফিনেশন দিয়ে কি করবো? বলে স্মরণ রাখেন কাজে লাগে। ঠিক আছে বলো, পলিটিক্স করি আর না করি দিহের ডেফিনেশন জেনে রাখলে যদি কাজে লাগে বলো। শোনেন, পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। আমার কয় পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স। না এইরকম পলিটিশিয়ান ছিল ফেরাও, এইরকম পলিটিয়ান ছিল টিক্স একটা করছে নি, কি করছে? এরার কয় ফাঙ্গি আমি দিব আর জঙ্গলে গিয়ে আল্লাহরে কয় তুমি দিয়ে দাও। এটার নাম পলিটিক্স না পলিসারা টিক্স, পলিটিক্স না শুধু টিক্স। তাহলে এখানে শুধু টিক্স আছে, বলি নাই কাজেই জনগণকে দুঃখা দেওয়ার জন্য ওয়াদা দেওয়ার রাজনীতি, এটা হলো ফেরাউনের রাজনীতি। জনগণকে দুঃখা দেওয়ার জন্য মিথ্যা ওয়াদার রাজনীতি কার রাজনীতি? ফেরাউনের। ফেরাউনের এত কিচ্ছা কুরআনে আল্লাহ আপনাদেরকে বললেন, ফেরাউনের রাজনীতি এতভাবে আল্লাহ আপনাদের বুঝাইলেন। এরপরও কেন যেন আমাদের দেশের মনে হয় অধিকাংশ মানুষ এখনো এই রাজনৈতিক দুঃখা বোঝে না, ওয়াদা শুনলেই মনে করে হ্যাঁ এই লোকটারই আমরা দরকার। সেজদায় আল্লাহকে কইয়া সেজদার থেকে ফিরার পথে, সেজদার থেকে উঠলো পাহাড়ের সর্বশেষ চূড়ার থেকে নামার সময়, যে চূড়ার থেকে নামবে এই চূড়ার থেকে ওই নদী দেখতে পাওয়া যায় যেই নদীর পানি দিয়া গৃহস্থদের গৃহস্থি চলে। এমত অবস্থায় আল্লাহ জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন, যাও ফেরাউনকে দিয়া একটা বিচার চাও, একজন ওসিনা লোকের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও। কি বিচার? আল্লাহর হুকুমে জিব্রিল ফিরিস্তা একজন ওসিনা লোকের আকৃতি ধারণ করিয়া ওই পাহাড়ে ফেরাউনের সামনে আসে। এসে বলেন মহারাজ আমার একটা বিচার। ফেরাউন কই বেটা জঙ্গলে বিচারের জায়গা, আমি যখন ইজলাসে বলবো তখন বলবে বিচারের কথা, এখানে কি যে বিচার? তার মনে মনে টেনশন, যদি আল্লাহ আমার এই পলিটিক্সটা বহাল রাখে তাহলে রক্ষা, আর যদি আল্লাহ আমার পলিটিক্সটা বহাল রাখে না বন্দাদের হাতে আমার দুর্দশা হয়ে যাবে, এই টেনশন তার মনে। আর এখানে আইয়া জঙ্গল একবারে অসিনা বেড়ায় ভাই আমার একটা বিচার করে ও রাগান্বিত হয়েছে লোকটা, দেয় বেটা জঙ্গল কিসের বিচার? সাথে সাথেই পাহাড়ের চূড়ার থেকে চেয়ে দেখে নদী পানিতে ভরপুর হয়ে গেছে, ওই নদী পানিতে ভরপুর হয়ে গেছে। বলেন ফেরাউনের অন্তরে আরো টেনশন রয়েছে না শান্ত হয়ে গেছে? সাথে সাথে কতর কি বিচার? তখন ওই লোকটা কয় মহারাজ আর কোনো বিচার না, একটা বিচার। বলে কি বিচার? কয় একটা গুলামে নিজের মনিব রে মনিব মানে না নিজের এ মনিব কয় এই গুলামটার বিচার। কয় এত বড় নিমক হারাম গুলাম, নিজের এ মনিব মানে মনিব রে মনিব মানে না নিজের এ মনিব কয়, নিজের সাগরের পানিতে সুবাই আমার অনসার আর কোনো বিচার নাই। লোকটায় কয় ধন্যবাদ মহারাজা, আপনার বিচারের রায়ে আমার আত্মাটা জুড়াইল, দয়া করিয়া রায়টা লিখিয়া দিয়া দেন। ওইয়া কাগজ কলম ধরে দিছে ফেল। ফেরাউন কাগজ কলম হাতে নিয়ে লেখল, যে গুলামে নিজের মনিব রে মনিব মানে না নিজের এ মনিব কর, তারে লোহিত সাগরের পানিতে সুবাই আমার অনসারা আর কোনো বিচার নাই, লিখিয়া দস্তখত দিয়া দিয়া। কাগজ লইয়া জিব্রাইল উদাও। এবার আসেন আমাদের ঘটনায়, আমরা কইছিলাম যখন ফেরাউন লোহিত সাগরে নাকানি চুবানি খাইতেছিল চিৎকার দিয়া বলতেছিল আমি খুদা না আমি খুদা না, জিব্রাইল কয় তুমি খুদা না কে খুদা? সেই আলোচনা আর নয়, আগে বলো এই লেখা দেখা সাইয়ে দেখে যদি আমার লেখা কই তো আমার হাতে লেখা, কয় তোর রায় মতো আজকের থেকে তোর বিচার শুরু হইল। এবার বলেন ফেরাউনের বিচার শেষ হইল না শুরু হইল? কার রায় মতো? সেন্টার ছেড়ে আরেকটা কথা কিতা কইছি, পলিটিক্স নিয়ে বাটপারি কেন করলাম? বিচারটা তুমি মরণের ঘর থেকে ইচ্ছা মতো করিয়া নিও, তোর রায় মতো আজকের থেকে তোর বিচার আরম্ভ হইল, তোর রায় মতো আজকের থেকে তোর বিচার আরম্ভ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে, হে বনী ইসরাইল তোমাদের দুশ্মন বাদশা ফেরাউনকে আর ফেরাউনের সেনাবাহিনীকে তোমাদের চোখের সামনে সাগরের পানিতে ডুবাইয়া মারলেন, কুদরতি ব্যবস্থায় রাস্তা করে দিয়া তোমাদেরকে রক্ষা করে দিলেন। বলো তোমাদের প্রতি আল্লাহর আর কি পরিমাণ নিয়ামতের বিবরণ চাও? এত সব নিয়ামত আল্লাহ তোমাদেরকে প্রদান করেছেন আল্লাহর নাফরমানি করার জন্য নয়, সুতরাং তোমরা আল্লাহর ফরমা বরদার হইয়া যাও। কুরআনের সব আলোচনার সার কথা এই আল্লাহর আনুগত্য করো, এই আল্লাহর অনুগত হইয়া যাও, আল্লাহর ফরমা বরদার হইয়া যাও। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কুরআনের মর্মবাণী শুনে বুঝে চূড়ান্ত ফলাফল হিসাবে আমাদের সবাইকে আল্লাহর ফরমা বরদার হইয়া যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি মাসাকাল জয় দোয়া আছে তো অনেকে দোয়া আছেন হাসপাতালে ইসসাদিন অনেকে বলে কুটিয়ে দোয়া আছে আগামীকাল আমার গাড়িতে।